শরীরকে পরিধান করা হারের বাংলাতে কিরে আরে তো বুঝলাম তো যে কি কাপড় দেওয়া না হারের সব জায়গার নাম নাকি সিল্কা কেন যার হিসা নাই আখের তত সে ব্যর্থ গেল কিন্তু সে হারিয়ে কাপড় পাবে অনুদান তার থাকবে না, এই অনুদান থেকে মাহরুম থাকবে। এই নিয়ামত থেকে মাহরুম থাকবে। কিন্তু যখন বিভিন্ন উত্তম করছে না ফিরলে এবং তার উপর ঘুমানোর যে কোনো কোনো দিনে অসুবিধা নাই সামান্য কর্মাইয়ে মাত্র সামনে বসে দেখলে ভাই বসুর জানে সুখী সকালাম কোলাম জানে সুখীর মধ্যে শুধু মমতার অন্তরের কথা বললে উনি মুক্ত করতেন আমিও সুখ পরিত্যাগ করি جیسا کہ দলিল খাবেন কি আম হা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলো আম কইছে না লেহাজা আম হমিকে পড়তে আছে না হা আমি আনলো সাল্লাল্লাহু আলাইহি ইনা মা ইয়াল রসুল মান লা খালাকাল ফিল আখির হাম মিন ইয়ে আকাসি ইয়ে কে হায় মানুষের বাসাদের লিখিয়ে বাড়ি উকসুরাতুনুল আকাসিরা মানুষের সম্প্রদায়ের নাম কি উকসুরাতুনুল মাকে আকাসি ওয়া তাশাব্বু বিহিম আর তাশাব্বু হুনা আর কি জব্বার জবাব আলা থেকে মুতাকাব্বির কাশ্রাম বইটা আরাম গদি না লোকের থেকে নে কাজ কানা আল্লাহ বসাত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমহুমা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বিছানার পর নে রক্ত তো হাতে হালিকা গদি লিয়ান্নাল কালিল মিনাল মুবস মুবাহ তো কে কালিল মুবস কাতে হ্যাঁ মুবাহ কালিলটা প্রয়োজন করা মোবা কইছে না চার আঙ্গুল বা তিন আঙ্গুল দিয়ে বল কাল আর দেশেকে নকশা দিতে থাকা তো কালি লুমিনাল লুক্স রাস্তে না আর এসে কে হ্যাঁ বিনা আর ইস্তেমাল করা অল্প প্রয়োজন করা অল্প কি করা ইস্তেমাল করে এটা ক্ষেত্রে হয় আর জামু কৌনি নমুজন আলা মা হল জামি ইয়ে হোনা ওয়ে নমুনা যাদের মজার হচ্ছে হালি এবং দিবাস পরিধান করা না অসুবিধা নাই ইন্দ্রাম কাল السلام فوج رحمت کرنا کیا ہے؟ شادی رحمۃ اللہ علیہ السلام رکھا علیہ السلام حضور پاک صلی اللہ علیہ وسلم دیا لطف الحریر دیا فی الحرب فینا کے حریر اور جبال کو کس کے اندر حرف کرتا ہے جادے میں جنا فی سے کیونکہ اس کے اندر کیا فین الخالق کیونکہ وہ خالق زیادہ تباہ کرنے والا ہے مشقت سلا ہاتھیار ہارے کپڑا بڑی جان تک ٹھیک پڑے گا فیستا آسنا بھائی جو بنگلہ تھی کنگلہ کی اور خوف زیادہ کیا جاتا ہے دشمن کے آنکھ میں اس کی ٹونک کی وجہ سے اور تو دشمنے کی کرے بھیتی سرشتی ہو جائے تر کرتے بھیتی کی ہوں ہاں ہری بھکت کیا ڈرایا جاتا ہے ہری بھکت زیادہ کیا جاتا ہے خوف زیادہ کیا جاتا ہے ایسے نہیں ہوتا یہ مکو میں ضرورت منتظر ہو جائے گا مخطوط کے ذریعے اور تو تانا بانا بنانا چیز ایسو میں مان رہا اسے سوگا اس لیے پھر تو ضرورت سے چیز اور ضرورت منتظر ہو جاتا ہے مخلوق کے ذریعے مخلوط تو صرف سے اللہ رحم و حریر اس کے کیا ہے بانا کیا حریر ہو بانا قبول بنے تانا بانا لگے نا لانون بلائی دی بانا আর সদাবর্ত কিরিবার করার দিয়া যায় নিষিদ্ধ জিনিস এটা কি হইতে পারে না মোবা হইতে পারে না কিন্তু জরুরতে ভিত্তিতে আর জরুরত কত তার উপর হয়ে যায় মখলুতের আমার আবু মাহমুদ ওই যে বিষয়ে শাহুল জুনাল আবু সাহাবি রহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রাখা তবে দুসির হাবিব ও বিলাদে বিল হালে এই হাদিসের জবাব দিতেছে এই হাদিস কা মাহমাল কি আছে মখলুত মখলুত বলে আর তো কি এটা মানা কি আরে আতনা কি হই অন্য কিছু جس کا تانا کیا ہے ہری ہے مانا کیا رہے ہری ہے اور اس کی کیا تانا ہری اور مانا اس کی تانا حریر ہے اور مانا اس نے کہا جائے ہری کھلانا کی اور مانا کی کہہ جائے ہری کا کتے جیسے کروی ہے خرزن خرزن بلا ہے ایک پرکار سامدرک ماس تار بولے اسماس یہ اسماس در دیش پر تیل بلا ہے خرزن بلا ہے اوہ حسن بلا ہے دیکھو خرزن ہے اکمر حسن خرزن اسم دعباتن منی باہریتن ہی لوگ اچھا بحریس دا اصل دا بے بحریس باد آزر جمع کے آزر پستوں نے آ باستہ میز گویا اور تو کہ ایک پورا سمندرک ماس تار کی کیش آتے یہ کیش دارا جے کی پر ہوئی سوتا تیر پر ہوئی دیر میں ملا خرزن بلا اسے بھائی دیر ماس ماس سے لباس کوان کر والخلط مصدر بالحری حاس کی اس کا تانا کیا حری ہے مصدر تکنی بھائی اگر اس تیر کیا کیا ہو اس پر اصل مصدیون چلا اس نے مصدیون بالحری جس کا پرک حاس جس کو حری سے تیر کیا گیا اسے جدا تیر بنایا گیا حریب سے اسے اس نے مولا سکا جانا سوا انہوں نے صرف سوا کیونکہ کپڑا کپڑا بنتے ہیں بنانے کے لیے نہ جدھر کی بانا کے ذریعہ تانا درا ان کا بولتے رہو نہ بانا درا ورنہ جو بل لہما اور ناس کس کے ذریعہ ہے کپڑ بنتے کس کے ذریعہ بانا کے ذریعہ وکانا تھیل موت لہذا بانا ہی معتبر ہے نہ کہ تانا بانا مطابق کانا کی نام کالا یسو اکری ہو سو بر تز یکون بین فرو و زہار امرا اکن کی بول بھائی سودی ہے بولنا سودی ہے اور کبول میں دے کوٹ پوریزن کرے کوٹر اوپر اوپر دیکھ دا ایکٹا کبول ایک زیادہ کبول نا آر بیتر دیکھ دا ایکٹا تاکے نا آر جگنے شیط علاقہ তার ভিতরে কি দিয়ে রুই দিয়ে দেয় গরম থাকার জন্য তাহলে নিচের দিকটা কি তাকে কিউন কাপড়টা থাকে ওটার মধ্যে দেখো না উপরিভাগে থাকে কি মোটা ডান রোল মা কি আবেদন করে মায়ের মুখ খুব সুন্দর সবের কাজ করবে সবের কাজ করবো বাইনাল পড়বে ওয়াজ হাত درمیان کیا ہے پوستی اور کیا ہے نیچے کی اور تو کہ عبور آدمی سے مجھے جائے تاکہ ہی دیکھے کی بلائی قزن بلائی ارد زنی لارا بھی حرب القصد باس ہر کوئی کیر نہیں ما کیا ہے دارا نہیں سنتو ما حرب قصد کے باس اور تو گودی زدی کی ہوئی دوار قصد اور تو کہ چار شمر ہوئی কাজন বলা হয় কাঁচা রেশম আসেনি গদি যদি কি হয় কাঁচা রেশমের হয় জি জান না সব মলবুস এই কাউকে কাপড়া বিনে দেতা হয় আর কাই মলবুস হ্যাঁ কে গদি কি বিনে আর গদি তো কোনো বলগান করে না বিনে রাহুল গদি যদি কি হয় গদি ভিতরে যে অন গদি কি আছে ভাই এত লাগতো না ওই গার্মেন্টে কাপড়ের রহমতুহু হ্যাঁ وكان محمد حبيرا صدا وغير حبير لا باس به الحرب للضرورة ويكره في غيره هذا مكان جس قبل کا نام حبير ہو بل بانا کے لئے بھائی حبير اور تانا غیر حبير ہو تانا لگے انجا ستا جنہیں لا باس به کوئی مزائقہ نہیں ہے جہاد کے مجال میں ضرورت کی بھی اور ضرورت کی وجہ سے اور مخلص کا استعمال کرنا کہ گئی جو تو گئے حق کر دو یہ اندام تھا چلو وہ جب معلوم ہو جانا چلو مکرو کہنا ضرورت وہ ایتر لوگ اور اعتبار کس کا ہے بانا کا ہے کہنا قبول قبول ہونے کا ذرا بانا کا علامہ بیت نہ ہو اس دلیل کی بنتی پر جو ہم نے آپ حضرت کے سامنے پیش کیا ہے ولا يجوز لغير تحريم النكاح جائز نہیں ہے مرد کے لیے سیور پہننا سننے کا نہیں مانا بھائی کہنا پرش جنا سونا پریدن کرو حرام ولا دوشیزہ نہ دوشیزہ کو استعمال کرنا اور جوار ورنا جوار پریدن کرا مزین ہونا سننے کے ذریعہ اور دیگه اور یاد کر گئے کہ بڑی آج تکتر آتر بجوا بس جنہیں یہ جو دے بیچارہ جائز ہے جوار پہننا سنی چاہیے جائز نہیں ہے کوشش جنہیں سے ایسا ہی کیا ہے تنری کے جوار چلا لیکن نافی مانا کہ یہ تنری حکمان سنی کی ہے جے سنے حکم تنری کی بھائی اگر انتی اور کمر بند منت قبل آئی کے وحیت اس سے جے اور ضرورت کیا ہے تلوار کا شیطہ سے بلے انتی اتبا کمر بند اتبا تلوار جوار کے دلا روپا دلا بلے بلوار کرو جائز سے انتی سننے دلا پائی حقیل معنی نمجا ثابت کرتے ہیں معنی نمجا بہتر کن نمجا کے ہے نا بہتر کن سونا تندی کی روائی کون شبت پوچھ کر آسے حافظ نہ ہوئی لئے ادم ہوئی نیس سونا تندی یہ سونا تندی کی کے با جو کوئی دن پر آوئی کوئی دن سب آسے بھائی تمہیں قد یعنی عبادت ساری کا آثار اور آیا اس کی مباح ہونے میں اور تو اور ان کی اتوا منتا حلیت السریر ایو اور حدیث حق سے اسے کیے کم نہیں لیکن حدیث یہاں جو ملے گا سے لے حضر جو حضور باق صلی اللہ علیہ وسلم کیوں سن رائی کہاں کیے محمد وفي جامع سقي جامع لا يتخطم الا في ساعه جامع سقي من جسد سليم في تنديد كيا في ساعه كيا كيا انتي كيا كيا كيا كيا تلو بجا لوحا پیتر دستا بجنی انیو کسور انکی تیر کرتی بارونا صدق جدی پلوجن بودے انکی تیر کرتا ہوئے پر روپاری ہوتے ہوئے بجا بھائی ہارا نسل ہے على ان التحكم بالحجر والحديث والصور حرام. اسنیو تلا گانے سگرے بات بڑا خوش کر رہے تھے اس بات کو تاکہ کہ ان کی تیار کرنا پتھر کے ذریعہ لوہے کے ذریعہ تاما وغیرہ کے ذریعہ اس نے تانبے وغیرہ کے ذریعہ حرام حرام والا رسول اللہ صلی اللہ علیہ وسلم اب رجل خاتم الصفی قال لي ما کی زمین کیا رائحت الاسماء حضور نے فرمایا حضور نے دیکھا ایک شخص کے ہاتھ کو کیا ہے یا تانبے پہ کیا ہے آپ کی ہے یعنی وقال لي نبی ما دی بس کامل دے وہ شکر ہے کیا ہوا تیرے تجھ سے میں بھوتوں کی بھو آتی ہے دیکھتے جو مطلب کیا مطلب بہن کیا الوزی قلبہ یشب جس کا نام یشب ہے یشب ہو پاتھوں کا نام کیا یشب کیا نا رسی بھاگے پاتھوں کو تیسے نام پاتھوں رہا ان کی بیوار کرنے جائے سے ایسی نہیں ہو یہ پاتھوں کا نام کیا بھائی یشب چوب دیتا سے یہ پاتھوں میں یشب نے کیا بھائی پاتھوں نوی بیزے رائی سے رہو سیت پر حجار لہذا ختم کے لیے بجال پر حرام ہے ان کے پینا سونے کا بجال پر حرام ہے سونے کی بول سے پیدا کر رہا ہے کہ بھائی ایمان ہو گئی کوئی حدیث جیدان اللہ بولنا کچھ سی یہ بول سے جنہ سونے پیدا کر رہا ہے حرام من آگی رضی اللہ تعالیٰ انہا نبی صلی اللہ علیہ وسلم تخطن بھی صحاب آگی رضی اللہ تعالیٰ بولنا تر سے تاکی کے حضور پاک سے رسا مانا فرمایا سونے کا بھی کو بھی بس کٹ ان کے بعد اور یہ ضرورت کیا ہے مندبے ہوئے ادنا کے ذریعہ ضرورت سوتے سے کی طرح ادنا کو ڈر کر سکتا ہے ہم ہلکے مطلب بیٹھتے دیا آپ کی مجھے بیٹھتے گا نا ہم کی جگہ پر بیٹھتے گا نا یہ بیٹھتے نا ہلکا আর ও আর যে গেলে বাহাত্তরটা বর্ষা হয় যাকে ফস বলা হয় তিনটা জিনিস না, একটা হালকা, একটা হচ্ছে নাজিনা, আর একটা তার লাগিয়ে ভাই আটকানোর জন্য যেটাকে কি বলা হয় আস্তে আস্তে পুরুষের জরুরতে ভিত্তিতে দিছে কিলি মহর শিবের জন্য, আর মহিলা বিচারের বাগে সুলতান নিয়ে শুনে কি ওই যে আটকে থেকে যে প্যারাক গুলি আছে এইগুলো যে স্বর্ণের হয় এটা কোনো অসুবিধা নাই। ব্যবহার না করা যে কল অনুযায়ী পরিধান করা যায় আছে, আচ্ছা যে কল অনুযায়ী পরিধান করা কি বস্ত্র এবং আরব এবং বর্ষার মধ্যে একটা স্থান হুজুরে পাক বেসতে পাঁচ বছর আগে একটা যুদ্ধ হয়েছিল তার সাথে আহলে খসরার সাথে আর আরবদের সাথে, বুঝিনি? এই যুদ্ধের নাম হচ্ছে গোলাপ। গোলাপ একটা পানি, এখানে পানি আছে, বুঝিনি? ওইখানে যুদ্ধ হয়েছিল আরব আরবিরা আজমিরা। এই যুদ্ধের মধ্যে ওনার নাক কাটা গেছিল। ক্লাবের জঙ্গের মধ্যে তার নাক কি করেছিল, বাঙালিয়া নাক কেছে পথ বন্ধু দার হয়ে গিয়া আর তো বন্ধু হয়ে গেছে, বন্ধু দার হয়ে গিয়া আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম কিয়া সোনিকা নাক বানার রাখি কা সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছে কিনা নাক দিয়ে প্রয়োজন হারানোর মধ্যে কি কাতিয়া স্বর্ণ যেতে পারে বাকি আগে শুনে আপনি হরমুক্ত সবাইকে শুনিতে কেন বুদ্ধুদার হইয়া যখন রূপাল আনছে নাক বানায় যখন দুর্গন্ধ হয়েছে না পুরো হয়েছে না লাদা আর জরুরত তদাকান্ত বিপদের জন্য এই হিসাবে স্বর্ণের নাক বানানো কে যাবে ভাই যাই আছে যদি কি হয় রূপার নাক দ্বারা দুর্গন্ধ হয় রূপার নাক তৈরি করে করে যদি দুর্গন্ধ হয় তাহলে এমত অবস্থায় স্বর্ণের নাক তৈরি করে কে বেছে ভাই